يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. هي أمار مؤمن بانداغون نشجي أمار بثيبي پرشستو شترنگ تمرا أماري عبادت کرو. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. جيب ماتري ميتور شاد غرهن كاري أتوبر تمرا أماري نيكوت برتبرتي تهيبي. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. جهارا إيمان آنے و شد کرمو کرے آمی عبوشوئی تادر بوش بوش جنو شوچ پراشت دان کری بو جاناتے جهار پادو دش نو دیپ روحای دو شکن تارا ستھائی ہوئی بے কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য। আল্লাযীনা সাবারু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্য ধারণ করে এবং তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিযকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম وهو السميع العليم. এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না আল্লাহই রিজিক দান করেন উহাদেরকে ও তোমাদেরকে এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ. ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করিয়াছেন উহারা অবশ্যই বলিবে আল্লাহ তাহা হইলে উহারা কোথায় ফিরিয়া যাইতেছে. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم. الله تهار بانداتر مدد جهار جنو اچھا تهار رزق بردی تو کرن ایبن جهار جنو اچھا وہا شمی تو کرن نشچوئی الله شرب و بشو شمک ابوئی تو. ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون. যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ হইতে বারি বর্ষণ করিয়া কে ভূমিকে সঞ্জীবিত করেন উহার মৃত্যুর পর উহারা অবশ্যই বলিবে আল্লাহ বলো সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু উহাদের অধিকাংশ ইহা অনুধাবন করে না. وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ. এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয় পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি উহারা জানিত. فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ. উহারা যখন নৌযানে আরোহণ করে তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতঃপর তিনি যখন স্থলে ভিড়াইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয়. ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. جاتي ওদের প্রতি আমার দান উহারা অস্বীকার করে